الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا ومولانا محمدًا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فأما من ثقلت موازينه فهو في عيشة راضية وأما من خفت موازينه فأمه هاوية وما أدراك ما هي نار حامية بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم حضرات علماء کرام محترم حاضرین اللہ فک رب العالمین মানুষ সৃষ্টি করেছেন মানুষের স্থায়ীভাবে বসবাস করার জন্য ঠিকানাও সৃষ্টি করেছেন মানুষের স্থায়ী বসবাসের জন্য আল্লাহ যে ঠিকানা সৃষ্টি করেছেন সেটা হলো জান্নাত জান্নাত মানুষের বসবাসের স্থায়ী ঠিকানা সেই জান্নাতের ক্লাস আছে আটটা এই আটটা ক্লাসের ভিতরে যতগুলি মানুষ আল্লাহ সৃষ্টি করেছেন প্রত্যেকটি মানুষের জন্য একটি করে বাড়ি নির্মাণ করেছে একটি মানুষ আল্লাহ এমন সৃষ্টি করেননি যার জন্য জান্নাতে কোনো বাড়ি সৃষ্টি করেননি নমরুদ নামে একটা মানুষ সৃষ্টি করেছেন তার জন্য ও জান্নাতে একটা বাড়ি বানাইছে ফেরাউন নামে একটা মানুষ সৃষ্টি করেছেন তার জন্য জান্নাতে একটা বাড়ি বানাইছেন এক কথায় এমন কোনো মানুষ নাই যার জন্য জান্নাতে কোনো বাড়ি তৈরি করা নাই কিন্তু জান্নাতের সেই বাড়িগুলি আল্লাহ মানুষকে এমনিতেই দিয়া দিবেন না কে জান্নাতের যোগ্য আর কে জান্নাতের যোগ্য নয় সেটা পরীক্ষা করে দিবেন জান্নাতের যোগ্য যারা তাদেরকেই শুধু জান্নাতের বাড়িগুলি দিবেন যারা জান্নাতের যোগ্য নয় তাদের জন্য জান্নাতে বাড়ি বরাদ্দ করা থাকলেও সেই বাড়িগুলি আল্লাহ তাদেরকে দেবেন না প্রশ্ন জাগতে পারে আল্লাহ কি জানেন না কে যোগ্য আর কে অযোগ্য পরীক্ষা করার দরকার কি আল্লাহ খুব ভালোভাবেই জানেন ফেরাউন জান্নাতের যোগ্য না জাহান্নামের যোগ্য নমরুদ জান্নাতের যোগ্য না জাহান্নামের যোগ্য আবু জাহাল জান্নাতের যোগ্য না জাহান্নামের যোগ্য আল্লাহ পৃথিবীতে পাঠাবার আগের থেকেই জানেন কিন্তু আল্লাহর নিয়ম হচ্ছে বিধান হচ্ছে তিনি তার জানা মতো কোনো মানুষকে জান্নাতে এবং কোনো মানুষকে জাহান্নামে দিবেন না যতক্ষণ পর্যন্ত পরীক্ষার দ্বারা সে নিজে বুঝতে না পারবে যে সে জান্নাতের যোগ্য না জাহান্নামের যোগ্য কারণ যে মানুষগুলি আল্লাহর জানা মতে জাহান্নামের যোগ্য সেগুলিকে জাহান্নামে দিয়ে দিলে পরীক্ষা সারা দিয়ে দিলে আল্লাহর কাছে তারা প্রশ্ন করত কি অপরাধে আমরা জাহান্নামী হলাম আল্লাহ যদি বলতেন যে আমি জানি তোমরা জান্নাতের যোগ্য না তোমরা জাহান্নামের যোগ্য আমার জানা মতে তোমাদেরকে জাহান্নামে দিয়ে দিলাম এরা বলতো আমরা তো বুঝতে পারলাম না কিভাবে আমরা জাহান্নামের যোগ্য হলাম এই জন্য যারা জান্নাতের অযোগ্য জাহান্নামের যোগ্য এরা যেন জাহান্নামে প্রবেশ করার সময় বলতে না পারে যে আমি তো বুঝতে পারলাম না কোন দোষে আমি জাহান্নামের যোগ্য হলাম। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষকে পরীক্ষা করার জন্য দুনিয়াতে পাঠান। প্রথমেই আমরা কথাগুলি ধারাবাহিকভাবে বোঝার জন্য প্রথমেই আমরা স্মরণ রাখি, দুনিয়াতে আমরা আসলাম কেন, আমি জান্নাতের যোগ্য না জাহান্নামের যোগ্য, সে তার পরীক্ষা দেওয়ার জন্য। দুনিয়াতে পালাক্রমে দলে দলে আল্লাহ মানুষ পাঠাচ্ছেন, একদল পাঠাচ্ছেন আরেক দল নিয়ে যাচ্ছেন, আরেক দল পাঠাচ্ছেন আরেক দল নিয়ে যাচ্ছেন। কেন? আল্লাহ নিজেই কোরআনে বলেন, ওয়াস্তাখলিফাকুম ফিল আরদি ফায়ানজুরা কাইফা তাআমালুন, আল্লাহ তোমাদের দলে দলে পালাক্রমে দুনিয়াতে পাঠাচ্ছেন তোমাদের আমল পরীক্ষা করার জন্য। তোমার আমলের দ্বারা তুমি জেনে নাও তুমি জান্নাতের যোগ্য না জাহান্নামের যোগ্য। এখানে আল্লাহর পরীক্ষায় আর মানুষের পরীক্ষায় একটা আকাশ পাতাল পার্থক্য আছে, সেটা আমাদের বুঝে নেওয়া দরকার। মানুষ যদি কারো পরীক্ষা করে, তাহলে যে পরীক্ষা করে সে যার পরীক্ষা করে তার যোগ্যতা জানতে চায়। মানুষ যদি কোনো মানুষের পরীক্ষা নেয়, তাহলে যে পরীক্ষা নেয় সে জানতে চায় যার পরীক্ষা নেয় তার যোগ্যতা। কিন্তু আল্লাহ যে মানুষের পরীক্ষা করেন, আল্লাহ নিজে জানতে চান না, আল্লাহ পরীক্ষার্থীকে জানাতে চান যে তোমার কার্যকলাপের দ্বারা তুমি জেনে নাও তুমি জান্নাতের যোগ্য না জাহান্নামের যোগ্য। আমার জানা মতে দিলে তুমি মানতে রাজি হবে না, তোমার জানা মতো যেন ফল তুমি পেতে পারো এটা তুমি জেনে নাও। এই হইল মানুষের পরীক্ষা, আর আল্লাহর পরীক্ষা বেশ কম। বিষয়টাকে আমি আপনাদেরকে বুঝাতে পারলাম, মানুষ কাউকে পরীক্ষা নেয় তার যোগ্যতাটা জানার জন্য। আল্লাহ মানুষের পরীক্ষা নেন যোগ্যতা জানার জন্য নয়, আল্লাহ পরীক্ষা নেওয়া ছাড়াই কার কি যোগ্যতা জানেন। আল্লাহ দুনিয়াতে মানুষ পাঠান তোমার আমলের দ্বারা তুমি জেনে নাও তুমি জান্নাতের যোগ্য না জাহান্নামের যোগ্য। হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল্লাহা মুস্তাখলিফুকুম ফিল আরদি ফানাযিরুন কাইফা তাআমালুন, আল্লাহ তোমাদেরকে দলে দলে দুনিয়াতে পাঠান তোমাদের আমল পরীক্ষা করার জন্য। এইভাবে বিভিন্ন হাদিস এবং বিভিন্ন আয়াতে সুস্পষ্টভাবে উল্লেখিত আছে যে আল্লাহ দুনিয়াতে মানুষ পাঠান পরীক্ষার জন্য। কিসের পরীক্ষা? তুমি যেন জানতে পারো তোমার কার্যকলাপের দ্বারা তুমি জান্নাতের যোগ্য না তুমি জাহান্নামের যোগ্য। তাই আমরা দুনিয়াতে এসেছি শুধুমাত্র একটি পরীক্ষা দেওয়ার জন্য, যে আমি আমার নিজের কার্যকলাপের দ্বারা, নিজের জীবনের যাবতীয় কার্যকলাপ আমল আখলাকের দ্বারা আমি যেন নিজে জেনে নিতে পারি আমি জান্নাতের যোগ্য না জাহান্নামের যোগ্য। এই জন্য এক হাদিসে উল্লেখ আছে, তামুতুনা কামা তাহইয়াউনা ওয়া তুহশারুনা কামা তামুতুন আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম, দুনিয়াতে যার জীবন যেমন হবে, জীবনের কার্যকলাপ যেমন হবে, মরণকালে তার মরণটাও তেমন হবে, পরকালে তার হাসরটাও তেমন হবে। সারা জীবন বর যার নেক আমলের ভিতর দিয়ে অতিবাহিত হবে তার মরণটা ভালো হবে এবং পরকাল তার ভালো হবে। জীবনের কার্যকলাপ যার খারাপ হবে মরণটাও তার খারাপ হবে, পরকালও তার খারাপ হবে। বিষয়টা অতি সহজে আমরা একটা উদাহরণের মাধ্যমে বুঝে নিতে পারি, সেটা হলো পরীক্ষার্থী ছাত্ররা পরীক্ষার হলে বসে, প্রশ্নপত্র হাতে পাওয়ার পরে যদি প্রশ্নের জবাব লিখতে না পারে তাহলে সে পাস না ফেল সেটা কি ফল ঘোষণার দিনে জানবে, না পরীক্ষার হলে বসে বসেই মনে মনে টের পাওয়ার কথা? ঠিক তেমনিভাবে আমরা কে জান্নাতের যোগ্য আর কে জাহান্নামের যোগ্য সেটা হাশরের মাঠে দাঁড়িয়ে জানতে হবে না, দুনিয়াতে নিজের আমলের দিকে তাকাইলে এখানে দাঁড়িয়েই জানতে পারার কথা, টের পাওয়ার কথা যে আমি জান্নাতের পথে আসি না জাহান্নামের পথে আসি। এই বিষয়টা পরিষ্কার হইল যে আমরা দুনিয়াতে আসি কেন, বর্তমান দুনিয়াতে আমরা যারা আসি আমরা এখানে আসলাম কেন, আমরা আল্লাহর পরীক্ষার মাধ্যমে আমরা যেন জেনে নিতে পারি আমরা কে জান্নাতের যোগ্য আর কে জাহান্নামের যোগ্য। এই পরীক্ষার জন্যই আল্লাহ আমাদেরকে দুনিয়াতে পালাক্রমে পাঠান, আমাদের অতীতে যারা এসেছিলেন এই পরীক্ষার জন্যই এসেছিলেন, বর্তমানে আমরা যারা দুনিয়াতে আসি এই পরীক্ষার জন্যই এসেছি, আমাদের পরে যারা দুনিয়াতে আসবে এই পরীক্ষাটার জন্যই আসবে। দুই নম্বর কথা হলো, আমরা যারা দুনিয়াতে আমল নেক আমল করি, জান্নাতে যাওয়ার মতো কাজ করি, আমাদের সকলের কাজের ক্যাটাগরি একরকম নয়। কার কাজের মান কত, এটাও আল্লাহ পাক রব্বুল আলামিন হাশরের বিচারের দিন দেখাইয়া দিবেন। বাহ্যিক দৃষ্টিতে দেখা যাবে 50 জন মানুষ প্রতিদিন 5 বেলা মসজিদে আসে জামাতের সাথে নামাজ পড়ে। বাহ্যিক দৃষ্টিতে দেখা যাবে শত শত মানুষ রমজান মাসে রোজা রাখে। বাহ্যিক দৃষ্টিতে দেখা যাবে লক্ষ লক্ষ মানুষ প্রতি বছরে হজ করে। আপনারা কি মনে করেন সবার নামাজের কোয়ালিটি সমান, সবার রোজার কোয়ালিটি সমান, সবার হজের কোয়ালিটি সমান? অবশ্যই নয়। কে কোন মানের নেক আমল করে এটাও আল্লাহ হাশরের মাঠে প্রত্যেক মানুষকে দেখাইয়া দিবেন। তুমি যে সারা জীবন বর্ণমাস পড়েছ, তোমার নামাজের মান কত? তুমি যে প্রতিবৎসর রমজানে রোজা রেখেছ, তোমার রোজার মান কত? তুমি যে প্রতিবৎসরে হজ করেছ, তোমার হজের মান কত? সেটাও আল্লাহ হাশরের মাঠে শেষ বিচারের দিন পরিষ্কারভাবে মানুষের সামনে তুলে ধরবেন। মানুষের জান্নাতে যাওয়ার মতো নেক আমলগুলি কার নেক আমলের মান কত, এটা মানুষের সামনে প্রকাশ করার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন হাশরের মাঠে আমলনামা ওজন করার ব্যবস্থা করেছে। দুনিয়াতে যে জিনিসের দ্বারা কোনো কিছু ওজন করা হয় এটাকে পাল্লা বলা হয়। হাশরের মাঠে আল্লাহ প্রত্যেকটা মানুষের আমল ওজন করার জন্য এটাকে কোরআনের ভাষায় মিজান বলা হয়েছে। মিজান শব্দের অর্থই পাল্লা। এই পাল্লা দিয়া মানুষের প্রতিটি মানুষের আমলনামা হাশরের মাঠে ওজন করা হবে। তখন ধরা পড়বে আমি কোন মানের নামাজ পড়েছিলাম, আমি কতটুকু ওজনের রোজা রেখেছিলাম, আমি কতটুকু মূল্যবান হজ করেছিলাম। এখন তো সবার সাথে হজ করি, সবার হজ দেখতে একরকম দেখা যায়। সবার সাথে রোজা রাখি, সবার রোজা দেখতে একরকম দেখা যায়। সবার সাথে নামাজ পড়ি, সবার নামাজ দেখতে একরকম দেখা যায়। কিন্তু সেদিন আকাশ পাতাল ব্যবধান হয়ে যাবে, দেখা যাবে একজনের সারা জীবনের নামাজের ওজনের চেয়ে আর একজনের 2 রাকাত নামাজের ওজন বেশি, একজনের সারা জীবনের হজের চেয়ে আর একজনের 1টা উমরার ওজন বেশি। কাজেই কে কোন মানের আমল আমরা করি সেটাও আল্লাহ হাশরের মাঠে মিজানের দ্বারা ওজন করে দেখিয়ে দিবেন। এই মিজানের ওজন সংক্রান্ত যত আয়াত কোরআনে আছে এর মধ্যে আমি আজকে আপনাদের সামনে 2-1টি আয়াত তিলাওয়াত করেছি। আল্লাহ বলেন ফাআম্মা মান সাকুলাত মাওয়াজিনুহু ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া ওয়া আম্মা মান খাফফাত মাওয়াজিনুহু ফাউম্মুহু হাবিয়া ওয়ামা আদরাকা মা হিয়া নারুন হামিয়া। মর্মার্থ হলো মিজানে মানুষের আমলনামা ওজন করার সময় যার নেক আমলের পাল্লা ভারী হবে সে জান্নাতি সাব্যস্ত হবে। মানুষের আমলনামা ওজন করার সময় যার নেক আমলের পাল্লা হালকা হবে সে জাহান্নামী সাব্যস্ত হবে। কাজেই অত্যন্ত জরুরি ভিত্তিতে আমাদের প্রত্যেকটি মুসলমানের জানা দরকার, বোঝা দরকার যে আমি যে আমলগুলি করে যাচ্ছি দুনিয়াতে আমি জান্নাতের যোগ্য বলে প্রমাণ দেওয়ার জন্য। আমি নামাজ পড়তেছি 5 বেলা, আমি রোজা রাখতেছি প্রতি রমজানে, আমি হজ করতেছি প্রতি বছরে, আরও কত নেক আমল করতেছি জান্নাতে যাওয়ার জন্য। আমার আমলগুলি যদি ওজনদার হয় তবেই এই আমলটা আমার জান্নাতে যাওয়ার যোগ্য হবে। আমার আমলগুলি যদি ওজনদার না হয় তাহলে এই আমলগুলি জান্নাতে যাওয়ার যোগ্য বলে সাব্যস্ত হবে না। কাজেই প্রথমত জান্নাতে যাওয়ার মতো আমল করতে হবে, দ্বিতীয়ত আমলগুলি ওজনদার আমল করতে হবে। আমরা যারা আমল কিছু না কিছু করি আমাদের তদন্ত করে দেখা দরকার যে আমি হালকা ধরনের আমল করি না ওজনদার আমল করি। হাশরের মাঠে সমস্ত মানুষ আমলনামা ওজনের দৃষ্টিতে 4 প্রকার হবে, 4 দল। একদল মুমিন মুসলমান, এদেরকে আমলনামা ওজন করা ছাড়াই, হিসাব নিকাশ ছাড়াই আল্লাহ জান্নাতে বসে দিবেন। একদল মুমিন মুসলমান এমন আছেন যাদেরকে হাশরের মাঠে এদের কোনো আমলনামা ওজন করা হবে না, এদের কোনো হিসাব নিকাশ হবে না, এরা বিনা হিসাবে এদেরকে জান্নাতে পৌঁছে দিবেন। একদল গেল। একদল বেদিন কাফির আছে, এদের আমলনামা ওজন হবে না, এদের কোনো হিসাব নিকাশ হবে না, এদেরকে বিনা হিসাবে আল্লাহ জাহান্নামে পৌঁছে দিবেন। প্রত্যেকটা দল চিনার দরকার, চিনলে আমি বুঝতে পারবো আমি কত নম্বর দলে আছি। আর একদল মুমিন মুসলমানকে আল্লাহ পাক রব্বুল আলামিন আমলনামা ওজন করবেন, এই যাদের আমলনামা ওজনের সময় নেকির পাল্লা ভারী হবে এই সমস্ত মুমিন মুসলমানেরা জান্নাতে যাবে। আর যে সমস্ত মুমিন মুসলমানের আমল নামা ওজন করার সময় নেকির পাল্লা হালকা হবে, এরা মুমিন মুসলমান হওয়া সত্ত্বেও জাহান্নামে যাবে। আপনারা কি মনে করেন, সতর্কতা অবলম্বন করতে হইলে বিষয়টা কি আমাদের বোঝা দরকার? আমার আমলগুলি ওজনদার আমল হচ্ছে না হালকা আমল হচ্ছে? এটা অবশ্যই মরণের আগে আগে আমল করার সুযোগ থাকা অবস্থায় এটা তদন্ত করে দেখা দরকার যে আমি হালকা ধরনের আমল করে যাচ্ছি না বা ওজনদার আমল করে যাচ্ছি। গেল তৃতীয় দল। চতুর্থ দল হবে একদল বেদিন কাফিরের আমল নামা ওজন হবে। এদের আমল নামা ওজন হওয়ার পরে যদি এদের নেকির পাল্লা বাড়ি হবে না কোনো অবস্থাতেই, কারণ এরা যে ইমান আনলো না, আল্লাহকে বিশ্বাস করলো না, আল্লাহর বিধানে যে এরা অবিশ্বাসী, আল্লাহর রাসূলের প্রতি যারা অবিশ্বাসী, এদের এই অবিশ্বাসের গুনার পাল্লা সারা জীবনের সকল প্রকার সমাজ সেবা জনসেবা যত রকমের পুণ্যের কাজ আছে সবগুলির সওয়াবের চেয়ে এই বেঈমানির একটা গুনার পাল্লা ভারী হয়ে যাবে। এরা তখন বুঝতে পারবে আমরা দুনিয়াতে যত ন্যাক কাজ করেছিলাম এগুলি কোনো ওজনদার ন্যাক কাজ করিনি, এই জন্য ওজন দেওয়ার পরে এই সমস্ত বেঈমান কাফিররা জাহান্নামে যাবে। তো হাশরের মাঠে আমল নামা ওজন হওয়া না হওয়ার বেলায় সারা দুনিয়ার সমস্ত মানুষ হবে চার দল। প্রথম দল একদল মুমিন, এদের আমল নামা ওজন ছাড়াই এদেরকে বেহেস্তে পৌঁছে দেওয়া হবে। দ্বিতীয় দল একদল কাফির, এদের আমল নামা ওজন ছাড়াই এদেরকে জাহান্নামে পৌঁছে দেওয়া হবে। তৃতীয় দল মুমিন মুসলমানের একদল, যাদের নেকির পাল্লা ভারী হওয়ার কারণে জান্নাতে দেওয়া হবে, আর একদল মুমিন মুসলমানের নেকির পাল্লা হালকা হওয়ার কারণে এদেরকে জাহান্নামে দেওয়া হবে। চতুর্থ দল একদল বেদিন কাফির, এদের আমল নামা ওজন করার পরে এদেরকে জাহান্নামে দেওয়া হবে। আমি একটা একটা করে চারটা দলের পরিচয় আপনাদের সামনে তুলে ধরতে চাই, যেন আমরা আজকের এই অনুষ্ঠান থেকে বুঝে নিতে পারি আমি কোন দলে আছি। সর্বপ্রথম দল, যাদের হাশরের মাঠে কোনো হিসাব নিকাশ হবে না, আমল নামা ওজন হবে না, বিনা ওজনে বিনা হিসাবে এদেরকে জান্নাতে দিয়ে দেওয়া হবে, এরা কারা? তফসিরের কিতাবে লেখা আছে, হাদিসের কিতাবে লেখা আছে, এরা হলেন ওই সমস্ত মুমিন মুসলমানগণ যারা মাঝে মধ্যে কিছু গুনাহাতা করে থাকলেও আল্লাহর ভয়ে আল্লাহর শাস্তির ভয়ে জাহান্নামের ভয়ে এমনভাবে তওবা করে গুনাহ ছেড়ে দিয়েছেন যে পরবর্তীতে আর কোনো দিন গুনাহ করেননি, এই অবস্থায় মরণ হয়েছে। গুনাহ কিছু করে থাকলেও তওবা করে লজ্জিত হয়ে যথারীতি তওবা করে যখন গুনাহ ছেড়ে দিল, হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসলাম বলেছেন, আত-তায়িবু মিনাজ জাম্বি কামাল্লা জাম্বালাহু, যেই ব্যক্তি গুনাহ থেকে যথারীতি তওবা করে গুনাহ ছেড়ে দেয় তার গুনাহ আল্লাহ মুছে দেন, আমলনামা থেকে গুনাহ মুছে যায় আর গুনাহ থাকে না। প্রথমে কিছু গুনাহ করে থাকলেও এমনভাবে তওবা করে গুনাহ মুছে ফেললো যে এই আমলনামায় আর কোনো গুনাহ নাই, আর পরবর্তীতে কোনো গুনাহ না করে মারা গেল, হাশরের মাঠে দেখা যাবে এদের আমলনামায় যা আছে শুধু নিয়ে কি আছে, গুনাহ বলতে একটাও নাই। আমার কথা বুঝে থাকলে বলুন, গুনাহ করে যে একটা গুনাহও করেনি না, সব গুনাহ তওবা করে মুছে ফেলেছিল, তওবা করে মুছে ফেলেছিল, এরপরে নতুনভাবে আর কোনো গুনাহ তার আমলনামায় ফিরিস্তাকে লিখতে দেওয়া হয়নি, এই জন্য হাশরের আমলনামায় তার হাশরের মাঠে তার আমলনামায় নেকি শুধু পাওয়া যাবে, গুনাহ একটাও পাওয়া যাবে না। এদেরকে বলা হবে তোমাদের কোনো হিসাব নিকাশের দরকার নাই, তোমাদের আমলনামা ওজনের দরকার নাই, বিনা হিসাবে বিনা ওজনে তোমরা জান্নাতে চলে যাও। আমাদের প্রত্যেকের জন্য এই সুযোগটা আছে, আমরা এখানে যারা বসা আছি আমাদের প্রত্যেকের জন্য এই সুযোগটা আছে, আমরা যারা এখানে আজকে এখানে যারা বসা আছি আমরা প্রত্যেকে বিনা হিসাবে জান্নাতে যাওয়ার সুযোগ আছে। কিভাবে? আমি জানি আমি জীবনে কী কী গুনাহ করেছি, তওবা করে ছেড়ে দেব আর জীবনে কোনো দিন এই গুনাহগুলি করব না, এই অবস্থায় যদি আমি মরতে পারি তাহলে আমাকেও কাল হাশরের বিচারে বিনা হিসাবে জান্নাতে দেওয়া হবে। দুই নম্বর দল ওই সমস্ত বেদিন কাফির, এদেরকেও বিনা হিসাবে জাহান্নামে দেওয়া হবে, কোনো হিসাব নিকাশ নাই, ওজন নাই, এমনি জাহান্নামে দেওয়া হবে। এরা কারা? যাদের আমল নামায় শুধু গুনাহই থাকবে, সওয়াব একটাও পাওয়া যাবে না। কোন কোন বেদিন কাফিরের আমল নামায় শুধু গুনাহই থাকবে, সওয়াব একটাও পাওয়া যাবে না, এটার আলোচনা লম্বা, আমি শুধু একটা উদাহরণ দিয়ে সমাপ্ত করতে চাই। পবিত্র কোরআনের একায়াতে আল্লাহ বলেন, ওয়ামান ইয়ারতাদিদ মিনকুম আন দীনিহি ফায়ামুত ওয়া হুয়া কাফিরুন ফাউলাইকা হাবিতাত আমালুহুম ফিদ দুনিয়া ওয়াল আখিরা। হে মুমিন মুসলমানগণ, তোমাদের মধ্য থেকে কেউ যদি মুরতাদ হয়ে যায়, এই মুরতাদ শব্দটা কোরআনের ভাষা, এর অর্থ হলো আগে মুসলমান ছিল পরে ইসলাম ধর্ম ত্যাগ করে ফেলল। যে ব্যক্তি আগে মুসলমান ছিল পরে আর ইসলাম ধর্মে রইল না তাকে কোরআনের ভাষায় মুরতাদ বলা হয়। আল্লাহ বলেন, হে মুমিন মুসলমানগণ, তোমাদের মধ্য থেকে কেউ যদি মুরতাদ হয়ে যায় তাহলে তার দুনিয়া এবং আখেরাতের জীবন ধ্বংস হয়ে যায়। দুনিয়ার জীবন আখেরাতের জীবন ধ্বংস হয়ে যাওয়ার লম্বা ব্যাখ্যা আছে, সেই আলোচনায় আমি আজকে যাব না। আজকে শুধু একটি কথা বলতে চাচ্ছি যে এদের আখেরাতের জীবন ধ্বংস হওয়ার যত ব্যাখ্যা আছে এর একটা ব্যাখ্যা হলো, মুরতাদ হওয়ার আগে যত নামাজ রোজা এবাদত বন্দেগী করেছিল সব ধ্বংস হয়ে যায়। কোনো মুসলমান মুরতাদ হয়ে গেলে বলুন তার আগের জীবনের নেক আমলের সব আমল নামায় তাকে না ধ্বংস হয়ে যায়। এই আল্লাহ বলেন, ফায়ামুত ওয়াহুয়া কাফিরুন, এই অবস্থায় যদি মরণ হয় হাসরের মাঠে তার আমল নামায় শুধু গুনাই পাওয়া যাবে, সোয়াব একটাও পাওয়া যাবে না। গুনা আর সোয়াব মিশ্রিত থাকলে হিসাব নিকাশের দরকার, কী পরিমাণ গুনা আছে আর কী পরিমাণ সোয়াব আছে। তোমার আমল নামায় যা আছে শুধু গুনাইছে, কোনো হিসাবের দরকার নাই, ওজনের দরকার নাই, বিনা হিসাবে বিনা ওজনে চিরকালের জন্য জাহান্নামে যাও। গেলনি দ্বিতীয় দলের পরিচয়। দ্বিতীয় দলের পরিচয় বুঝে থাকলে আপনারা বলুন তো, আমি আপনাদের এই দেশের অবস্থা না জানলেও আপনারা অবশ্যই কিছু না কিছু বাংলাদেশের অবস্থা হয়তো জানেন। বাংলাদেশে বৎসরে বৎসরে কত মুসলমান মুরতাদ হচ্ছে বর্তমানে এর কোনো হিসাব নিকাশ নাই। যে সমস্ত লোকেরা মুরতাদ হচ্ছে বাংলাদেশেই হোক আর যে কোনো দেশেই হোক, যে সমস্ত লোকেরা মুরতাদ হচ্ছে যাদের প্রত্যক্ষ অথবা পরোক্ষ ইঙ্গিত ইশারায় হোক যারা মুরতাদ হচ্ছে, এরা হাসরের মাঠে এদের আমল নামা কি ওজন হবে, হিসাব নিকাশ হবে না বিনা হিসাবে বিনা ওজনে চিরকালের জন্য জাহান্নামে যাবে? কাজী আমরা চিনতে পারতেছি কোন দল বিনা হিসাবে জান্নাতে যাবে, কোন দল বিনা হিসাবে জাহান্নামে যাবে, আর রইল বাকি দুই দল। বাকি দুই দলের মধ্যে একদল কাফের, এরা আল্লাহর বিধানে অবিশ্বাসী ছিল, এই জন্য এদেরকে কাফের বলা হয়। তো একদল বেদিন কাফির দুনিয়াতে এমন আছে যারা আল্লাহর বিধানে অবিশ্বাসী হওয়ার কারণে বেদিন কাফির, কিন্তু ভালো অনেক ভালো কাজ করে জীবনে, জনগণের সেবা করে, দেশের উন্নয়নমূলক কাজ করে, গরিবদেরকে সাহায্য করে, রাস্তাঘাটের উন্নয়ন সাধন করে দেয়, মানুষের চলাফেরার সুবিধা ব্যবস্থা করে দেয়, এই সমস্ত নেক কাজ করে, এদের আমল নামা ওজন হবে। আল্লাহর বিধানে অবিশ্বাসী হওয়া অর্থাৎ কুফুরির একটা গুণা গুনার পাল্লায় উঠাইয়া সারা জীবনের সমস্ত নেক আমল নেকির পাল্লায় উঠাইয়া ওজন দেওয়া হবে। দেখা যাবে সারা জীবন বর্জত নেক কাজ করেছিল সবগুলির ওজনের চেয়ে আল্লাহর বিধানে অবিশ্বাসী হওয়া কুফুরির গুণা একটা গুণার পাল্লা বাড়ি হয়ে যাবে। এদেরকেও এই হিসাব নিকাশের পরে আমল নামা ওজন করার পরে এদেরকে জাহান্নামে পৌঁছে দেওয়া হবে। এই বিষয়টা যারা জানে না তারা জীবন বর মনে মনে খেয়ালি ফুলাও খায়, মনে মনে ভাবে যে তোমরা দৈনিক পাঁচ বেলা মাত্র 5 মিনিটের জন্য মসজিদে যাও, 4 রাকাত নামাজ পড়ো, আর কি করো, আমরা দিন রাত 24 ঘন্টা জনগণের সেবা করি, মনে মনে ভাবে এটা খেয়ালি ফুলাও খায়। বাংলা ভাষা খেয়ালি ফুলাও খায়, তোমরা সারা বৎসরে রমজান মাসে মাত্র ফজর থেকে মাগরিব পর্যন্ত না খাইয়া দেখো, এই করো, আর কি করো, আমরা রমজান মাস নাই, শাওয়াল মাস নাই, আমরা 12 মাস জনগণের সেবা করি, তোমাদের নেক কাজের চেয়ে আমাদের নেক কাজ অনেক বেশি ওজনদার, খেয়ালি ফুলাও খায়। এগুলো খেয়ালি ফুলাও বলা হয়, কিন্তু হাসরের মাঠে তাদের সারা জীবনের সমস্ত নেক কাজের ওজন আল্লাহর বিধানে অবিশ্বাসী হওয়ার গুনার পাল্লার চেয়ে হালকা হবে, এই একটা গুনার পাল্লা ভারী হবে, তোমার সারা জীবনের নেক আমলের কোনো ওজন নাই, তুমি জাহান্নামে যাও। এই কথাটা বোঝার জন্য আমরা একটা সহজ উদাহরণ দিতে পারি। এক লেখে এক একটা সংখ্যা, গণনার প্রথম সংখ্যা হলো এক, এক লেখে ডাইনে একটা শূন্য দিলে এই এক আর একটা কেন, এটা 10 হয়ে যায়, আর একটা শূন্য দিলে একেই 100 হয়ে যায়, আর একটা শূন্য দিলে এক হয়ে যায় 1000, আর একটা শূন্য দিলে এক হয়ে যায় 10000। বুঝে থাকলে বলুন তো, শূন্যে সংখ্যার মান বাড়ায় কি না, শূন্যগুলি সংখ্যার মান বাড়ায়। ঠিক তেমনিভাবে নেকামল মুমিনের ইমানের ওজন বাড়ায়, আর এই চারটা শূন্য দিয়া এককে 10,000 বানানোর পরে শূন্যগুলি রেখে যদি এক মুছে ফেলা হয়, কত থেকে কত মুছা হলো? 10,000 থেকে এক মুছে ফেলা হলো, আরো কি 9,999 রইল? না, সবই বরবাদ। ঠিক তেমনি ভাবে সারা জীবন বর জনসেবামূলক যত কাজ করেছ, সারা জীবন বর জনকল্যাণ মতো মূলক যত কাজ করেছ, সেইগুলি হইল শূন্যের মতো, আর ইমানটা হলো সংখ্যার মতো। ইমান মুসা তোমার, শূন্যের কোনো দাম নাই, ওজনে ধরা পড়বে, তোমার আমলের কোনো দাম নাই, তুমি জাহান্নামে যাও। গেল তৃতীয় দল। চতুর্থ দল ওই সমস্ত মুমিন মুসলমান, এদের আমল নামা ওজন হবে দুইবার। প্রথমবারে এদের ইমান নেকির পাল্লায় উঠানো হবে, আর সারা জীবনের সব গুণা গুনার পাল্লায় উঠানো হবে। এই প্রথম দফার ওজনে দেখা যাবে প্রত্যেকটা মুমিন মুসলমানের সারা জীবনের সমস্ত গুনার পাল্লার চেয়ে ইমানের একটা সওয়াবের পাল্লা ভারী হয়ে যাবে এই প্রথম দফার ওজন। তখন তাকে বলে দেওয়া হবে যে তোমাকে চিরকালের জন্য জাহান্নামে দেওয়া হবে না, প্রথম দফার ওজনের ফলাফল হবে, কিন্তু দীর্ঘদিনের জন্য তোমাকে জাহান্নামে যেতে হবে কিনা সেটা দ্বিতীয় দফার ওজনে ধরা পড়বে। তাই মুমিনের আমল নামা আবার ওজন দেওয়া হবে, তখন আর ইমানের ওজন হবে না, তখন সারা জীবনের নেক আমল সওয়াবের পাল্লায় উঠাইয়া সারা জীবনের বদ আমল গুনার পাল্লায় উঠাইয়া ওজন দেওয়া হবে। এই ওজনটা হবে হাশরের মাঠে মুমিনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তখন যদি কোনো মুমিনের নেকির পাল্লা ভারী হয় সে জান্নাতি সাব্যস্ত হবে, তখন যদি কোনো মুমিনের গুনার পাল্লা ভারী হয় সে জাহান্নামী সাব্যস্ত হবে। আমাদের অত্যন্ত জরুরি ভিত্তিতে এই বোঝা দরকার যে আমাদের কারো দ্বিতীয় দফার ওজন যখন হাশরের মাঠে হবে, আমার সারা জীবনের সমস্ত নেক আমল যখন সওয়াবের পাল্লায় উঠানো হবে, আমার সারা জীবনের সমস্ত বদ আমল যখন গুনার পাল্লায় উঠাইয়া যখন ওজন দেওয়া হবে, তখন আমার কোন পাল্লাটা ভারী হবে তখন উপেক্ষা করলে হবে না, এখন থেকে সেটা সেই ব্যাপারে সতর্ক থেকে চলতে হবে। কাজেই আমাদের জরুরি ভিত্তিতে বোঝা দরকার যে মুমিনের আমল নামা দ্বিতীয় দফা যখন ওজন হবে, সারা জীবনের সমস্ত সওয়াব যখন সওয়াবের পাল্লায় উঠানো হবে, সমস্ত গুণা যখন গুনার পাল্লায় উঠানো হবে, তখনকার ওজনে যদি আমার নেকির পাল্লা ভারী হয় তখন আমি জান্নাতি সাব্যস্ত হব। আমার নেকির পাল্লা ভারী হবে কোন কোয়ালিটির ভিত্তিতে? আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনের একায়াতে বলেন, ওয়ামান আরাদাল আখিরাতা ওয়াসআ লাহা সাইয়াহা ওয়া হুয়া মুমিন ফাউলাইকা কানা সাইয়ুহুম মাশকুরা। এর অর্থ হলো কোনো মানুষ যদি মুমিন হয় আর নেক আমল করে, সহি নিয়তে করে এবং নবীর তরিকা মতে করে, এই চার কাজ। মুমিনে যদি নেক আমল করে, নেক আমলটা যদি সহি নিয়তে করে এবং নবীর সুন্নত মতে করে, তাহলে তার নেক আমলটা ওজনদার হবে, বাড়ি হবে, সে জান্নাতি সাব্যস্ত হবে। এজন্য নেক আমল, মুমিনের নেক আমল ওজনদার হওয়ার জন্য আরো দুইটা শর্ত আছে। মুমিন ইমানদার এবং নেক আমল করল, এই নেক আমলটা ইমানদার মুমিন মুসলমানের নেক আমল মিজানে ওজন দেওয়ার সময় এটা পাল্লাটা বাড়ি হওয়ার জন্য আরো দুইটা শর্ত আছে। একটা হলো আমলটা যেন সহি নিয়তে হয়, আর একটা হলো আমলটা যেন নবীর সুন্নত মতে হয়। বর্তমান দুনিয়ার, বর্তমান সমাজের সিংহভাগ মুসলমানের এই দুইটার মধ্যে গণ্ডগোল আছে যথেষ্ট। আমরা যারা যারা নেক আমল করি অনেকেই সহি নিয়তে করি না, আমরা যারা যারা নেক আমল করি অনেকেই নবীর সুন্নত মতে করি না। আমার কথা বুঝে থাকলে বলুন, নেক আমল করি রেগুলার কিন্তু যদি সহি নিয়তে না করি, নেক আমল করি নিয়মিত কিন্তু যদি নবীর সুন্নত মতে না করি, তাহলে মিজানে আমার নেক আমল ভারী হবে না হালকা হবে? হালকা হলে পরিণতি কি? জাহান্নাম। আর জান্নাত, জান্নাত পরিণাম, পরিণামে জান্নাত পেতে হইলে ওজন ভারী হতে হবে। ওজন ভারী হতে গেলে মুমিনের নেক আমল সহি নিয়তে হতে হবে, নবীর সুন্নত মতে হতে হবে। এই জন্য আমি এই বিষয়টা আপনাদের সামনে তুলে ধরতে চাই। যে সহিনিয়ত বলতে কি বুঝায়, নবীর সুন্নত বলতে কি বুঝায়, যে দুইটা জিনিসের অভাবে আমাদের নেক আমল হালকা হয়ে যাবে, জান্নাতি সাব্যস্ত হওয়া যাবে না। সহিনিয়তের সংক্ষিপ্তকতা, যারা তবলিগি জমাতের ইজতেমায় যান তাদের এই তবলিগ জমাতের সিক্স পয়েন্টের এক পয়েন্ট এটা আছে, সহিনিয়ত শিক্ষা দেওয়া দেওয়া হয় যে আমি যত নেক আমল করি শুধুমাত্র আল্লাহকে খুশি করার জন্য করি, কোনো মানুষকে খুশি করার জন্য আমি কোনো আমল করি না, নামাজ বন্দেগি করি না। আমার নেক আমলের কারণে কোনো মানুষ খুশি হলেও আমার কোনো লাভ নাই, আমার নেক আমলের কারণে কোনো মানুষ অসন্তুষ্ট হলেও আমার কোনো ক্ষতি নাই, কারণ মানুষের খুশি অখুশি আমার লক্ষ্য নয়, আমার লক্ষ্য একমাত্র আল্লাহকে সন্তুষ্ট করা। একমাত্র আল্লাহকে খুশি করার নিয়তে নেক আমল করার নাম সহিনিয়ত। এই জিনিসটা যদি না থাকে তাহলে নেক আমল করেও জাহান্নামে যেতে হবে। এই রকম সহিনিয়ত না থাকলে যে নেক আমল করেও জাহান্নামে যেতে হবে এই বিষয়টা বুঝাই যায়। এক হাদিসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হাশরের মাঠে আল্লাহ একদল শহীদকে জিজ্ঞাসা করবেন, তোমরা কি আমল করে এসেছো দুনিয়ার থেকে? তারা বলবে, আল্লাহ তোমার রাস্তায় লড়াই করেছি, গলা কাটাইয়া শহীদ হইয়া দুনিয়ার থেকে এসেছি। আল্লাহ ফিরিস্তাকে বলবেন, ফিরিস্তা এই শহীদের পায়ে জিঞ্জির দিয়া বান্ধ আর উল্টা হেসরাইয়া জাহান্নামে নিয়ে যাও। শহীদ আল্লাহর কাছে জানতে চাই, বে আল্লাহ আমার কি অপরাধ, তোমার রাস্তায় শহীদ হইলাম, জান দিলাম, গলা কাটাইলাম, আমার আমি কোন অপরাধে জাহান্নামে যাব? আল্লাহ বলবেন, তুমি কাজটা খুব ভালো করেছ, অত্যন্ত উঁচু মানের কাজ করেছিলে তুমি, কিন্তু তুমি আমার রাস্তায় লড়াই করেছ, আমি আল্লাহকে খুশি করার উদ্দেশ্যে নয়, সমাজের মানুষ তোমাকে বীর যোদ্ধা বলে ধন্যবাদ দিবে, এই ধন্যবাদ পাওয়ার জন্য তুমি এটা করেছ, আমি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য করনি। তোমার মতো শহীদের পুরস্কার আমি আল্লাহর কাছে জাহান্নামের আগুন ছাড়া আর কিছু নাই। তাহলে লোকটা আল্লাহর রাস্তায় জেহাদ করে শহীদ হইল, জাহান্নামী হলো কেন? নেক আমলের অভাবে না সহিনিয়তের অভাবে? সহিনিয়তের অভাবে। সমাজের মানুষের কাছ থেকে তুমি ধন্যবাদ পেতে চাও, আল্লাহর কাছে তুমি কিছু পেতে চাও না। এখান থেকে আমাদের শিকার মতো অত্যন্ত সূক্ষ্ম একটা জিনিস আছে শিকার মতো, সেটা কি? সেটা হইল, আমরা অনেক সময় অনেকে আমাদের কোনো কাজ করে দিলে, সামান্য উপকার করে দিলে আমরা বলে দেই থ্যাংক ইউ। থ্যাংক ইউ বাংলা কি বলা যায় আপনি, আমি সঠিকভাবে জেনে বলতে পারেন, ধন্যবাদ নাকি? থ্যাংক ইউ মানে আপনাকে ধন্যবাদ দিলাম, তা আপনি আমাকে ধন্যবাদ দিলেন, এতে আমার আখেরাতে কি উপকার হবে? আর যদি সামান্য একটু উপকার করে দিলে পরও আমি যদি বলি জাজাকাল্লাহ, আল্লাহ যেন তোমাকে এর পুরস্কার দান করেন, আল্লাহ কি শুধু আপনাকে থ্যাংক ইউ বলে শেষ করে দেবেন? আল্লাহ যদি আপনি আমাকে যে উপকারটা করলেন এটার ফলটা যদি আল্লাহ আপনাকে দান করেন, থ্যাংক ইউ বলে ছেড়ে দেবেন না বিরাট কিছু উপভোগ করার মতো দেবেন? তাহলে আমি আপনাকে এই ধন্যবাদ দিয়ে আপনার কি উপকার হইল? এই ধন্যবাদে কোনো উপকার হয় না, এটা একটা মুখের কথা, হাওয়ায় মিলে যায়, এরপরে এর আর কোনো বলাবল নাই। এই জন্য ইসলাম শিক্ষা দিয়েছে, তোমার হাতের কলমটাও যদি পড়ে যায় আর কেউ যদি তোমার হাতের কলমটা তোমার হাতে উঠিয়ে দেয়, সাথে সাথে তাকে জাজাকাল্লাহ বলে দাও, ভাই তুমি আমাকে যে উপকারটা করেছ এর সুফল যেন আল্লাহ তোমাকে দান করে। কাজেই আমাদের জীবনে যা কিছু করব সমাজের ধন্যবাদ পাওয়ার জন্য যেন করি না, আল্লাহর কাছে ফলাফল পাওয়ার জন্য যেন করি। তাই আল্লাহ এই শহীদকে বলবেন, তোমার মতো শহীদের পুরস্কার আমি আল্লাহর কাছে জাহান্নামের আগুন ছাড়া কিছু নাই, কারণ তুমি সমাজের ধন্যবাদ পাওয়ার জন্য লড়াই করেছ, আমি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য নয়। রাসুল বলেন, তারপর হাশরের মাঠে আল্লাহ একদল দান খয়রাতকারীকে জিজ্ঞাসা করবেন, তোমরা কি আমল করে এসেছ? এরা বলবে, আল্লাহ অনেক ধন সম্পদ অনেক পরিশ্রমের বিনিময়ে উপার্জন করেছিলাম, কিন্তু তোমার রাস্তায় দান করে দিয়ে এসেছি। আল্লাহ ফিরিস্তাকে বলবেন, ফিরিস্তা এই সমস্ত দানবীরদের পায়ে জিঞ্জির দিয়া বান্ধ আর উল্টা হেসরাইয়া জাহান্নামে নিয়ে যাও। দানবীরেরা আল্লাহর কাছে জানতে চাইবে, ও কি অপরাধ? আল্লাহ বলবেন, দান করেছ সমাজের মানুষের মারহাবা আর ধন্যবাদ পাওয়ার জন্য, আমি আল্লাহকে খুশি করার নিয়ত ছিল না তোমার, তোমার মতো দানবীরের পুরস্কার আমি আল্লাহর কাছে জাহান্নামের আগুন ছাড়া আর কিছু নাই। তারপরে রাসূল বলেন, আল্লাহ হাশরের মাঠে একদল আলেমকে জিজ্ঞাসা করবেন, তোমরা কি করেছ? এই সমস্ত আলেমগণ বলবেন, আল্লাহ তোমার বান্দাদেরকে তোমার পথে দাওয়াত দিয়া জীবন কাটাইছি, এক দুই দিনের ব্যাপার না সারা জীবনের ব্যাপার, সামান্য আমল না অত্যন্ত মূল্যবান আমল, অত্যন্ত মূল্যবান আমল করেছি জীবনভর, তোমার বান্দাদেরকে তোমার পথে দাওয়াত দিয়ে জীবন কাটাইছি। আল্লাহ ফিরিস্তাকে বলবেন, ফিরিস্তা এই সমস্ত আলেমের পায়ে জিঞ্জির দিয়া বান্ধ আর উল্টা হেসরাইয়া জাহান্নামে নিয়ে যাও। আলেমগঞ্জ জানতে চাইবেন আল্লাহর কাছে আমাদের কী অপরাধ, আল্লাহ বলবেন তোমরা সমাজের মানুষের ধন্যবাদ পাওয়ার জন্য এই আমলগুলি করেছ, আমি আল্লাহকে খুশি করার নিয়তে নয়, তোমাদের মতো আলেমের পুরস্কার আমি আল্লাহর কাছে জাহান্নামের আগুন ছাড়া আর কিছু নাই। লক্ষ্য করে দেখুন হাদিসের মধ্যে উল্লেখিত হাদিসে পাওয়া গেল তিন দল মানুষ জাহান্নামে গেল, একদল শহীদ সহিনিয়তের অভাবে জাহান্নামে গেল, একদল দানবীর সহিনিয়তের অভাবে জাহান্নামে গেল, একদল আলেম সহিনিয়তের অভাবে জাহান্নামে গেল। তাহলে নেক আমল উজনদার হবে সহিনিয়ত না থাকলে, না ধন্যবাদ পাওয়ার নিয়ত থাকলে? সহিনিয়ত থাকলে উজনদার হবে, না ধন্যবাদ পাওয়ার উদ্দেশ্যে নেক আমল করলে উজনদার হবে? আমরা যদি যত রকমের নেক আমল করি, যদি একমাত্র আল্লাহকে খুশি করা আমার উদ্দেশ্য হয়, কোনো মানুষের ধন্যবাদ করানো আমার উদ্দেশ্য না হয়, তাহলে আমার নেক আমলটা একটা উজনদার নেক আমল হইল। যে কোনো নেক আমল করি, মনে মনে ইচ্ছা থাকে যে মানুষ আমাকে এই আমলটার জন্য আমাকে ধন্যবাদ দিক, এই ধন্যবাদের পরিণাম জাহান্নাম, এই ধন্যবাদের পরিণাম জাহান্নাম। কোনো নেক আমলের বিনিময়ে যে ওপরের কাছ থেকে ধন্যবাদ চায় মনে মনে যে আমাকে ধন্যবাদ দিক, এই ধন্যবাদটার শেষ পরিণতি জাহান্নাম। কাজে কাজেই সারা জীবনভর সমস্ত মুসল্লিদের সাথে দৈনিক পাঁচ বেলা মসজিদে এসে জমাতের সাথে নামাজ পড়লাম, এই নামাজ আমাকে জাহান্নামে নিয়ে যাবে, কেন নিয়ত সহি না, আল্লাহকে খুশি করার জন্য মসজিদে আসিনি, মানুষ আমাকে বলবে লোকটা বড় নেক আমল বলা, প্রত্যেক নামাজ মসজিদে এসে জমাতের সাথে পড়ে, এই ধন্যবাদ কোরানো, ধন্যবাদ কোরানোর নিয়তটাই গলত নিয়ত, আর আল্লাহকে খুশি করার নিয়তটাই হলো সহি নিয়ত। গেল হাসরের মাঠে মিজানে আমাদের নেক আমল ওজন করার সময় যে কোয়ালিটির কারণে উজনদার হবে সেটা এক নম্বর হলো আমাদের সহিনিয়ত, দুই নম্বর কোয়ালিটি যেটা আমলে না থাকলে আমল উজনদার হবে না, হালকা হয়ে যাবে, যেটা হলো নবীর সুন্নত। আমলটা যদি আমার নবীর সুন্নত মতে হয় তাহলে আমলটা উজনদার হবে, আমলটা যদি সুন্নত মতে না হয়, আমার ইচ্ছা মতে হয়, এই আমল উজনদার হবে না। এই যে নবীর সুন্নত মতে আমল করলে আমল উজনদার হবে, আমার আমল উজনদার হচ্ছে কি না তা বোঝার স্বার্থেই, তা তদন্ত করার স্বার্থেই আমাদেরকে নবীর সুন্নত জিনিসটা বোঝা দরকার। আমরা মুসলমানেরা জীবনের সর্বত্রই বলে থাকি নবীর সুন্নত, নবীর সুন্নত, নবীর সুন্নত, কিন্তু অনেকেই এই নবীর সুন্নত বলতে কি বোঝায় তা পরিপূর্ণভাবে বুঝি না। আমল করা পালন করা তো দূরের কথা, নবীর সুন্নত বলতে বোঝায়টা কি তাই ক্লিয়ার নয়, আমাদের কাছে ক্লিয়ার নয়। এই জন্য নবীর সুন্নত জিনিসটা ক্লিয়ারলি বোঝা দরকার, যেন আমার আমলের সাথে ফিট হয়, আর যে কারণে নবীর সুন্নতের কারণে আমার আমলটা যেন মিজানে ওজনের সময় আমার নেক আমল যেন ওজনদার হয়, ভারী হয়। এই জন্য নবীর সুন্নত সম্পর্কে কিছু কথা আমাদের খুব পরিষ্কার বোঝা দরকার এবং জীবন বর্মনে রাখা দরকার। নবীর সুন্নত কথাটা ইসলাম ধর্মে বিভিন্ন সময়ে বিভিন্ন অর্থে ব্যবহৃত হয়, সব সময় নবীর সুন্নত কথার এক অর্থ একই হয় না, এক সময় নবীর সুন্নত কথার অর্থ একটা, আরেক সময় আরেকটা, আরেক সময় আরেকটা। যেমন ধরুন এক হাদিসে রাসূলে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তারাকতু ফীকুম আমরাইনি লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাতা নাবিয়ি। হে আমার উম্মত মুসলমানেরা, আমি দুনিয়ার থেকে বিদায় হওয়ার সময় তোমাদের হাতে দুটি জিনিস রেখে যাচ্ছি, যতদিন পর্যন্ত তোমরা আমার রেখে যাওয়া দুটি জিনিস শক্তভাবে আঁকড়িয়ে থাকবে ততদিন পর্যন্ত তোমরা পথভ্রষ্ট হবে না, জাহান্নামের যাত্রী হবে না। আমার রেখে যাওয়া দুটি জিনিসের প্রথমটির নাম হলো আল্লাহর কিতাব কুরআন, দ্বিতীয় জিনিসটির নাম হলো আল্লাহর নবীর সুন্নত হাদিস। এখানে নবীর হাদিসকে নবীর সুন্নত বলা হয়েছে, এই হাদিসে নবীর সুন্নত কথাটা ব্যবহার করা হয়েছে, নবীর হাদিসের বেলায় নবীর হাদিসকে নবীর সুন্নত বলা হয়েছে। আরেক হাদিসে উল্লেখ আছে রাসূলে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রমজান মাসের দিনের বেলায় রোজা রাখা আল্লাহ তোমাদের জন্য ফরজ করেছেন, আর রাতের বেলার তারাবিহের নামাজটা আমি রাসূল তোমাদের জন্য সুন্নত করেছি। এখানে এই হাদিসেও নবীর সুন্নত কথাটা ব্যবহৃত হয়েছে। এখানে নবীর সুন্নত অর্থ নবীর হাদিস নয়, এখানে নবীর সুন্নত অর্থ নবীর ওই আমল, যে আমল উম্মতের জন্য পালনীয়, যে আমল পালন করলে, অনুসরণ করলে, অনুকরণ করলে, যে নবীর যে আমলকে উম্মতে ফলো করলে আল্লাহর কাছে পুরস্কার পাওয়া যাবে। নবীর এমন আমলকেও নবীর সুন্নত বলা হয়। তাহলে নবীর সুন্নত কথার এক নম্বর অর্থ হইল নবীর হাদিস, নবীর সুন্নত কথার দুই নম্বর অর্থ হইল নবীর আমল। অন্য হাদিসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান তামাসসাকা বিসুন্নতি ইন্দা ফাসাদি উম্মতি ফালাহু আজরু মিয়াতি শাহীদ, যে যুগে আমার উম্মতেরা আমার সুন্নত থেকে দূরে সরে যাবে, সেই যুগে যারাই আমার সুন্নতে অটল থাকবে 100 শহীদের সব পাবে। এখানে নবীর সুন্নত কথাটা নবীর হাদিস অর্থেও ব্যবহৃত হয়নি, এখানে নবীর সুন্নত কথাটা নবীর আমল অর্থেও ব্যবহৃত হয়নি, এখানে নবীর সুন্নত কথাটা নবীর তরিকা অর্থে ব্যবহৃত হয়েছে। আমার তরিকা সেরে দিবে যে যুগে আমার উম্মতেরা, সেই যুগে যারা আমার তরিকায় আমার শিক্ষা দেওয়া নিয়ম পদ্ধতিতে অটল থাকবে সে 100 শহীদের সব পাবে। তাহলে দেখা গেল এক হাদিসে নবীর সুন্নত অর্থ নবীর হাদিস, আর এক হাদিসে নবীর সুন্নত অর্থ নবীর আমল, আর এক হাদিসে নবীর সুন্নত অর্থ নবীর তরিকা। নবীর হাদিসকেও নবীর নবীর সুন্নত বলা হয়, নবীর আমলকেও নবীর সুন্নত বলা হয়, নবীর তরিকাকেও নবীর সুন্নত বলা হয়। কাজেই যে আমার আমলটা যদি নবীর সুন্নত মতে হয়, এর মানে কি, আমার আমলটা নবীর সুন্নত মতে হওয়ার মানে হইল যে আমল করার যে পদ্ধতি নবী শিক্ষা দিয়েছেন সেই আমল যদি সেই পদ্ধতিতে করি আমার আমলটা হবে ওজনদার। মিজানে যখন ওজন দেওয়া হবে তখন আমার আমল ভারী হবে। আর আমার আমলটা যদি নবীর পদ্ধতিতে না করে মন গড়া পদ্ধতিতে করি তাহলে সেটার কোনো ওজন হবে না আসরের মাঠে। যেমন ধরুন একটা উদাহরণ, পাঁচ বেলার নামাজের জমাতের জন্য আজান দেওয়া নবীর সুন্নত, একামত দেওয়া নবীর সুন্নত, জুমার নামাজের জমাতের জন্য আজান দেওয়া নবীর সুন্নত, একামত দেওয়া নবীর সুন্নত, ঈদের নামাজেরও জমাত আছে, পাঁচ বেলার জমাত এবং জুম্মার জমাতের চেয়ে আরও বড়। আপনারা কি মনে করেন ঈদের জমাত কি পাঁচ বেলার জমাতের সমান না আরও বড়? যে ছোট জমাতের জন্য যদি আজান দিতে হয় সবাই শরীক হওয়ার সুবিধার জন্য, তে বড় জমাতের জন্য তো আজান আরও বেশি জরুরি ছিল। কিন্তু নবীর সুন্নতে ঈদের নামাজে আজান নাই, নবীর সুন্নত মতে ঈদের নামাজে একামত নাই। অনেক বর্তমানে অনেক মুসলমান এমন পাওয়া যায় যারা নবীর সুন্নতকে মিটাইবার একটা কৌশল অপকৌশল অবলম্বন করে থাকেন, মন গড়া যুক্তি, মন গড়া যুক্তি দিয়ে থাকেন। ইসলামের বিধান মন গড়া যুক্তি মতে যারা পালন করবে তাদের আমল নামার কোনো ওজন হবে না নেক আমলের। তোমার যুক্তিকে লাতি মারো, নবীর সুন্নত মতো আমল করো, এই আমল হবে মিজানের পাল্লায়, ওজনের সময় তোমার আমল ভারী ওজনদার। আমি কি বুঝাতে পারলাম বিষয়টা আপনাদেরকে? আমি কি আমার যুক্তি মতো আমল করবো না নবীর সুন্নত মতো আমল করব? আমার যুক্তি এ বলে ফাজ বেলার জমাতের এত ছোট জমাতের সুবিধার জন্য যদি আজানের দরকার হয়, জুমার এই মাঝারি জমাতের জন্য যদি আজানের দরকার হয়, তাহলে ঈদের জমাত বিশাল, এটা এই এই জমাতে সবাই শরীক হওয়ার জন্য আরও বড় আজান আওয়াজের দরকার, আরও বড় আজানের দরকার, এটা আমার যুক্তি এ বলে। কিন্তু ইসলাম বলে আমল তোমার যুক্তি মতে হবে না, আমল আমল করতে হবে নবীর সুন্নত মতে। কাজেই নবীর সুন্নত কথার একটা অর্থ যে আছে নবীর তরিকা, নেক আমল যদি নবীর তরিকা মতে করা হয় বলা হয় এই আমলটা নবীর সুন্নত মতে হয়েছে, আর নেক আমল যদি নবীর তরিকা বাদ দিয়ে মন গড়া মতে করা হয়, এই রকম মন গড়া আমলকে আল্লাহর রাসূল তার হাদিসের ভাষায় বেদাত বলেছেন। বেদাত হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইয়াকুম ওয়া মুহদাসাতিল উমুর ফা ইন্না কুল্লা মুহদাসাতিন বিদআতুন ওয়া কুল্লা বিদআতিন দালালা ওয়া কুল্লা দালালাতিন ফিন্নার আও কামা ক্বালা আলাইহি সালাতু ওয়াসসালাম। আল্লাহর রাসূল বলেন, সাবধান আমার উম্মত মুসলমানেরা, নেক আমল মন গড়া মতে করবে না, সাবধান, নেক আমল মন গড়া মতে করলেই বেদাত হবে, বেদাত করলেই জান্নাতের পথ হারাবে, জান্নাতের পথ হারালে জাহান্নামে যেতেই হবে, নেক আমল না করার কারণে না মন গড়া মতো করার কারণে। তাহলে বোঝা গেল, পরিষ্কার হয়ে গেল যে আমার নেক আমলটা মিজানে ওজনদার হবে কোন সময়, মন গড়া মতে করলে না নবীর তরিকা মতে করলে। এই এইল নবীর সুন্নত কথার একটা অর্থ নবীর তরিকা। নবীর তরিকা মতো নেক আমল করলে এইটাকে নবীর সুন্নত বলা হয়, আর মন গড়া মতো নেক আমল করলে এইটাকে বেদাত বলা হয়। বুঝে থাকলে এবার আপনারাই বলতে পারবেন, ঈদের নামাজে যদি ঈদের নামাজের জমাতের জন্য যদি কেউ আজান দেয় আজানটাকে সুন্নত বলা হবে না বেদাত বলা হবে? ঈদের নামাজের জমাতের আগে যদি কেউ একামত দেয় একামতটাকে সুন্নত বলা হবে না বেদাত বলা হবে? এই আজান নবীর তরিকার আজান নয়, এটা তোমার মন গড়া আজান, এই একামত নবীত্বরিখার একামত নয়, এটা তোমার মন গড়া একামত, এইরকম আমলের দ্বারা জান্নাত নয় জাহান্নামের পথ প্রশস্ত হয়। ঠিক তেমনিভাবে লক্ষ্য করুন, পাঁচ বেলার নামাজ বলেন, জুমার নামাজ বলেন, ঈদের নামাজ বলেন, সব নামাজেই রুকু আছে, সেজদা আছে, কোরআন তেলাওয়াত আছে। পাঁচ বেলার নামাজেও আছে, জুমার নামাজেও আছে, ঈদের নামাজেও আছে, রুকু সেজদা আছে, কোরআন তেলাওয়াত আছে। জানাজার নামাজে রুকুও নাই, সেজদাও নাই, কোরআন তেলাওয়াতও নাই। আপনি যদি যুক্তি দেন, পাঁচ বেলার নামাজে রুকু সেজদা করতে পারলাম, জানাজার নামাজে করতে পারবো না কেন? জুমার নামাজে রুকু সেজদা করতে পারলাম, জানাজার নামাজে পারবো না কেন? পাঁচ বেলার নামাজে কোরআন তেলাওয়াত করতে পারলাম, জানাজার নামাজে পারবো না কেন? এটা নবীর সুন্নত নয়, এটা আপনার মন গড়া। বুঝে থাকলে বলুন, আমার কথা বুঝে থাকলে বলুন, জানাজার নামাজে রুকু করলে রুকুটা সুন্নত হবে না বেদাত হবে? জানাজার নামাজে সেজদা করলে সেজদা সুন্নত হবে না বেদাত হবে? জানাজার নামাজে কোরআন তেলাওয়াত করলে কোরআন তেলাওয়াত সুন্নত হবে না বেদাত হবে? সুতরাং নবীর সুন্নত কথার যে একটা অর্থ আছে, নবীর তরিকা নেক আমলের বেলায় নবীর তরিকা মতে না করে মন গড়া যুক্তি মতে করলে এই নেক আমলটাই বেদাত হয়ে যায়, এই নেক আমল জান্নাতে যাওয়ার পথ নয়, এই নেক আমলটাই জাহান্নামে যাওয়ার পথ হয়ে যায়। আর নবীর সুন্নত কথার যে আরেকটা অর্থ আছে, নবীর আমল, এটাকে আমলই সুন্নত বলা হয়। নবীর আমল যাকে, আমলটাকেও নবীর সুন্নত বলা হয়। যেমন এশার রমজানের রোজার, আল্লাহ রসুল বলেন, রমজান মাসের দিনের বেলায় রোজা রাখা আল্লাহ তোমাদের জন্য ফরজ করেছেন, আর রাতের বেলায় তারাবিহের নামাজ পড়া আমি রসুল তোমাদের জন্য সুন্নত করেছি। এটা নবী এই আমল করেছেন, এই জন্য নবীর আমলের ফলো করে আমরা করে থাকি। নবীর যে আমল উম্মতের জন্য করণীয় অনুসরণীয়, এটাকেই নবীর সুন্নত বলা হয়। দুই নম্বর অর্থে নবীর আমল, এটা নবীর আমল। এই আমল দুই প্রকার, একটা হলো আগাগোড়া আমলটাই সুন্নত, আর একটা হলো আমলের এক একটা অংশ সুন্নত। যেমন তারাবির নামাজ গোটা আমলটাই সুন্নত, জোহরের চার রাকাত ফরজ নামাজের আগে চার রাকাত সুন্নত নামাজ, এটা আগাগোড়া আমলটাই সুন্নত। আসরের চার রাকাত ফরজ নামাজের আগে চার রাকাত সুন্নত নামাজ আছে, এটা আগাগোড়া আমলটাই সুন্নত। আর এক রকম সুন্নত আছে, এটা মূল আমলটা সুন্নত নয়, আমলের এক একটা অংশ সুন্নত। যেমন নামাজের জন্য উজু করা ফরজ, নামাজের জন্য উজু করা ফরজ। কোরআন তেল, কোরআন শরীফ সোয়ার জন্য উজু করা ফরজ, কোরআন শরীফ তেলাওয়াতের জন্য উজু করা ফরজ নয়। উজু ছাড়া নামাজ পড়লে যেমন গুনাহ হয়, উজু ছাড়া কোরআন শরীফ সইলেও গুনাহ হয়। আল্লাহ পরিষ্কার ভাষায় কোরআনে বলে দিয়েছেন, লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন, পবিত্রতা অর্জনকারী। উজুর দ্বারা যে পবিত্রতা গ্রহণ হয়, এই পবিত্রতা ছাড়া যারা কোরআন শরীফ স্পর্শ করবে এরা গুনাগার হবে। কিন্তু আজকাল অনেকেই ইসলামকে উস্তাদের কাছ থেকে শিখতে চান না, ইসলাম মন গড়া যুক্তি মতেই ইসলামকে শিখতেও চান, শিখাতেও চান, নিজেও নিজের মন গড়া মতো ইসলাম পালন করতে চান, ওভরকেও মন গড়া যুক্তি মতো ইসলাম পালন করাতে চান। এদের এদের কথা শুনলে নবীর সুন্নত হাতচারা হয়ে যাবে। এই জন্য নবীর সুন্নত মতেই করতে হবে, কারো প্রত্যেকের মন গড়া যুক্তি আমাদের ছেড়ে দিতে হবে। তো আল্লাহ কোরআনে যেমনভাবে বলেছেন যে কোরআন শরীফ সইতে পারবে না উজু ছাড়া, ঠিক তেমনিভাবে নামাজ পড়তে পারবে না উজু ছাড়া। তাহলে নামাজের জন্য এবং কোরআন শরীফ সোয়ার জন্য উজু সুন্নত না ফরজ? ফরজ, কিন্তু উজুর আগাগোড়া সবটুকু ফরজ নয়। উজুর মধ্যে মাত্র চারটা কাজ হইল ফরজ, মুখ ধোয়া ফরজ, হাত ধোয়া ফরজ, মাথা মোছা করা ফরজ, ফাওদুয়া ফরজ। তিনবার কুলি করা উজুর ফরজ নয়, এটা সুন্নত। তিনবার নাকে ভানি দেওয়া সুন্নত, মাথা হাত তিনবার ধোয়া সুন্নত, মাথা সম্পূর্ণ মাথা মোছা করা সুন্নত। তাইলে উজু ফরজ হইলেও এর এক একটা অংশ আছে সুন্নত। তাইলে দেখা গেল আমলই সুন্নত দুই প্রকার, একটা হলো আগাগোড়া আমলটাই সুন্নত, আর একটা হলো কোনো ফরজ আমলের এক একটা অংশ সুন্নত। যেখানে আগাগোড়া আমলটাই সুন্নত, এটা আবার দুই প্রকার, একটা সুন্নতে মুয়াক্কাদা, একটা সুন্নতে জায়েদা। যেমন জোহরের চার রাকাত ফরজ নামাজের আগে চার রাকাত সুন্নত নামাজ আছে, এটা শুরু থেকে শেষ পর্যন্ত গোটা আমলটাই সুন্নত, এটা সুন্নতে মুয়াক্কাদা। আবার আসরের চার রাকাত ফরজ নামাজের আগেও চার রাকাত সুন্নত নামাজ আছে, এটাও শুরু থেকে শেষ পর্যন্ত আমলটাই সুন্নত, কিন্তু এটা সুন্নতে মুয়াক্কাদা নয়, এটা হলো সুন্নতে জায়েদা। আমার কথা বুঝে থাকতে বলুন, জোহরের সুন্নত চার রাকাত, আসরের সুন্নত চার রাকাত, দুটোই কি একরকম সুন্নত, না একটা মুয়াক্কাদা একটা জায়েদা? একটা হইলো সুন্নতে মুয়াক্কাদা, একটা হইলো জায়েদা। সুন্নতে জায়েদা উম্মতের ইচ্ছাধীন ছেড়ে দেওয়া হয়েছে, তোমার ইচ্ছা হলে কর পুরস্কার পাবে, ইচ্ছা না হলে না কর, কোনো সাজা নাই, এইরকম সুন্নতের নাম সুন্নতে জায়েদা। আর জোহরের চার রাকাত সুন্নত মুয়াক্কাদা, এটা ইচ্ছা হইলে করো না হইলে না করো এই পর্যায়ের নয়, সুন্নতে মুয়াক্কাদা আমল তোমাকে করতেই হবে। করলে হাসরের মাঠে নবীর সাফাত পাবে, না করলে হাসরের মাঠে নবীর সাফাত পাবে না। কাজেই আপনারা যদি কেউ মনে করেন যে হাসরের মাঠে আমার নবীর সাফাতের দরকার নাই, তাহলে আপনার জোহরের চার রাকাত সুন্নত পড়ারও দরকার নাই, কাবলাল জুম্মার চার রাকাত সুন্নতেরও দরকার নাই, বাদাল জুম্মার চার রাকাত সুন্নতেরও দরকার নাই, তারাবির সুন্নতেরও দরকার নাই, কোনো সুন্নতেরও দরকার নাই, যদি যার নবীর সাফাতের দরকার নাই। আর আপনি যদি মনে করেন হাসরের মাঠে আমার নবীর সাফাতের দরকার, তাহলে সুন্নতে মুয়াক্কাদা আমল করতেই হবে। আমার কি কথা কি আপনারা বুঝতে পারতেছেন? কিন্তু অত্যন্ত দুঃখের সাথে বলতে হয়, আমি বিভিন্ন দেশে ঘোরাফেরা করি এই দাওয়াতের কাজে, মানুষকে আপনাদেরকে ইমানের কথা বোঝাবার জন্য, আমলের কথা বোঝাবার জন্য, কোরআন হাদিসের কথা বোঝাবার জন্য, আল্লাহ এবং আল্লাহ রসুলের কথা বোঝাবার জন্য বিভিন্ন দেশে ঘোরাফেরা করে। আমার তিক্ত অভিজ্ঞতায় বর্তমানে যে জিনিসটা আমি পেয়েছি, বর্তমান দুনিয়াতে মুসলমান সমাজে নবীর উম্মতকে নবীর সুন্নত ছাড়াইবার আন্দোলন চলছে। সুন্নত ছাড়া, সুন্নত কি? সুন্নত না হইলেও চলে, জোহরের চার রাকাত সুন্নত না পড়লে কী হবে? কোনো অসুবিধা নেই, সুন্নতই না পড়লে কী হইব? এরপরে কাবলাল জুম্মার চার রাকাত সুন্নত না পড়লে কোনো দোষ নাই, বাদাল জুম্মার চার রাকাত সুন্নত না পড়লে কোনো দোষ নাই, তারাবির বিশ রাকাত সুন্নত না পড়লে কোনো দোষ নাই। এই যে একটা আন্দোলন চলছে, এই আন্দোলনের ফলাফল কী হবে আমি ক্লিয়ারলি আপনাদেরকে বলে দিতে চাই। নবীর উম্মতকে নবীর সুন্নত থেকে সরাইলে, বিচ্ছুত করলে ভয়াবহ পরিণতিটা কী হবে আমি খুব পরিষ্কার ভাষায় বলে দিতে চাই। হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমলের হিসাবের মধ্যে কিয়ামতের দিন সব সর্বপ্রথম নামাজের হিসাব হবে। কী বুঝলেন? আমলের হিসাবের মধ্যে সর্বপ্রথম নামাজের হিসাব হবে। কোনো বন্দার ফরজ নামাজে যদি কোনো দিন ত্রুটি হয়ে থাকে, তাহলে আল্লাহ হাসরের মাঠে ফিরিশতাকে বলবেন তার আমল নামাজ থেকে 70 রাকাত সুন্নত নামাজের দ্বারা 1 রাকাত ফরজ নামাজের ক্ষতিপূরণ দিয়ে দাও। বুঝে থাকলে বলুন, নবীর হাদিস বুঝে থাকলে বলুন, হাসরের মাঠে কোনো দিন যদি আমাদের কোনো ফরজ নামাজে ত্রুটি হয়ে থাকে, তাহলে কত রাকাত ফরজ নামাজের ক্ষতিপূরণ কত রাকাত সুন্নত নামাজের দ্বারা দেওয়া হবে? 70 রাকাত সুন্নত নামাজের দ্বারা 1 রাকাত ফরজ নামাজের ক্ষতিপূরণ দেওয়া হবে। আর যদি মনে করেন জীবনে আমার কোনো ফরজে কোনো দিন ত্রুটি হয় নাই, আমি জীবনে কোনো দিন ফজরের নামাজ কাজা করিনি, আমি জীবনে কোনো দিন জোহরের নামাজ কাজা করিনি, আমি জীবনে কোনো দিন আসরের নামাজ কাজা করিনি, মাগরিবের নামাজ কাজা করিনি, এশার নামাজ কাজা করিনি, তাহলে বলতে পারেন আমার সুন্নতের দরকার নেই। আসেন এখানে এমন কোনো বাহাদুর জীবনে একদিনও ফজরের নামাজ কাজা করেননি? তাইলে 1 রাকাত ফরজের ক্ষতিপূরণ যদি 2 রাকাত সুন্নতের 70 রাকাত সুন্নতের দ্বারা হয়, তো যেদিন ফজরের নামাজ পড়তে পারলাম না সেদিন কত রাকাত ফরজ নামাজ গেল? তো 1 রাকাতের ক্ষতিপূরণে যদি 70 রাকাতের দরকার হয়, তো ফজরের 2 রাকাত ফরজ নামাজের ক্ষতিপূরণের জন্য হাসরের বিচারে আপনার কত রাকাত সুন্নতের দরকার পড়বে? 140 রাকাত সুন্নত নামাজ আমরা আমাল নামায় থাকতে হবে। শুধু যেদিন ফজরের নামাজটা সময় যথাসময়ে পড়তে পারছিলাম না ওইটার ক্ষতিপূরণের জন্য, কাজী সুন্নত যা সারা যায় তাই লাভ, না সুন্নত যা পড়া যায় তাই লাভ? তো আন্দোলনটা কিসের আন্দোলন চলছে বর্তমানে? ওই মহাবিপদের সময় যেই সময় 1 রাকাত ফরজ নামাজের ক্ষতিপূরণ দেওয়া হবে 70 রাকাত সুন্নতের দ্বারা, ওই সময় যেন আপনি বিপদ থেকে রক্ষা না পান, আপনাকে বিপদে ঠেলে দেওয়ার আন্দোলন, এটা সুন্নত ছাড়াবার আন্দোলন। আমি কি বিষয়টা আপনাদেরকে ক্লিয়ারলি বোঝাতে পারলাম? বুঝে থাকলে বলুন সুন্নত নামাজের দরকার আছে না দরকার নাই? সুন্নত নামাজ কি শুধু ওই ফজিলতের জন্য না ফরজের ক্ষতিপূরণ দেওয়ার জন্য? ফরজের যে যত ক্ষতি হবে সব ফরজের ক্ষতিগুলি সুন্নতের দ্বারা পরিশোধ করা হবে। এই জন্য সুন্নতের প্রতি অবহেলা, এটা হলো আমল নামা ওজন করার সময় হালকা হওয়ার কারণ, আমল নামা হালকা হবে। আরেকটা হলো যে আমলটা আগাগোড়া সুন্নত নয়, আমলটা ফরজ বা ওয়াজিব, কিন্তু তার এক একটা অংশ সুন্নত। যেমন আপনি ফজরের 2 রাকাত ফরজ নামাজ পড়তে দাঁড়ালেন, দাঁড়ানির মধ্যে সুন্নত আছে 7টা, রুকুর মধ্যে সুন্নত আছে 7টা, সেজদার মধ্যে সুন্নত আছে 7টা, বসার মধ্যে সুন্নত আছে 7টা। 2 রাকাত ফরজ নামাজ পড়বেন ফজরের, কিন্তু এই 2 রাকাত ফরজ নামাজের ভিতরে 28টা সুন্নত আছে। আগাগোড়া নামাজটাই সুন্নত না এক একটা অংশ সুন্নত? এক একটা অংশ সুন্নত, এটা আর এক রকম সুন্নত। আগেরটা গেল শুধু আগাগোড়া আমলটাই ছিল সুন্নত, আর এখন হইল এক একটা অংশ সুন্নত। আমি ফজরের 2 রাকাত ফরজ নামাজ পড়তে দাঁড়ালাম, আমার এই 2 রাকাত ফরজ নামাজের 28টা অংশ আছে সুন্নত। দাঁড়ানির মধ্যে সাতটা সুন্নত, রুকুর মধ্যে সাতটা সুন্নত, সেজদার মধ্যে সাতটা সুন্নত, বসার মধ্যে সাতটা সুন্নত। এই সুন্নতগুলি যদি আমি ঠিক মতো পালন করি, তো আমার দুই রাকাত নামাজের ওজন এতবারই হবে। সুন্নতগুলি সারা জীবন বর লঙ্ঘন করে যারা নামাজ পড়ে, তার সারা জীবনের নামাজের ওজন থেকে আমার দুই রাকাত নামাজের ওজন বাড়ি হবে। আপনারা কি বুঝতে পারছেন আমল নামার ওজন বাড়ি হয় কিভাবে? যে আমলের মধ্যে সুন্নত পালন হয় না সেই আমল ওজনদার হয় না হালকা হয়? যে আমলের মধ্যে সুন্নত পালন হয় এই আমলের ওজন বাড়ি হয়। তাহলে দুই রেখাত ফরজের দুই ফজরের দুই রেখাত ফরজ নামাজ পড়তে দাঁড়াইলাম, এর ভিতরে কতটা সুন্নত আছে? আঠাইশটা। জীবনে কোনোদিন যদি আঠাইশটা সুন্নত আমল করবো দূরের কথা শিক্ষাই না থাকি, তাহলে জীবন বড়ই আমি খুব ওজনদার নামাজ পড়তেছি ফজরের, না জীবন বড়ই হালকা নামাজ পড়তেছি? না, কথা বুঝতে পারতেছেন না আমার? ফজরের দুই রেখাত ফরজ নামাজের ভিতরে আঠাইশটা অংশ আছে সুন্নত, সবগুলি সুন্নত যদি আমি পালন করি তো আমি ওজনদার নামাজ পড়তেছি। আর সুন্নতগুলি যদি লঙ্ঘন করে জীবনভর নামাজ পড়তে থাকি, তাহলে আমার কথা বুঝে থাকলে বলুন আমি ওজনদার নামাজ পড়তেছি জীবনভর না হালকা নামাজ পড়তেছি? এবার আয়াতের কথা স্মরণ করুন, আল্লাহ বলেন ফাআম্মা মান সাকুলাত মাওয়াজিনুহু ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া, ওজনের সময় যার নেকির পাল্লা ভারী হবে সে জান্নাতি সাব্যস্ত হবে। এবার বলুন নেকির পাল্লা ভারী হবে সুন্নতগুলি লঙ্ঘন করলে না সুন্নতগুলি আমল করলে? এক দুইটা উদাহরণ পেশ করি আপনাদের সামনে। দাঁড়ানির মধ্যে সাতটা সুন্নত আছে। দাঁড়ানির মধ্যে প্রথম সুন্নত হইল আমি যে কাতারে দাঁড়াইলাম বা একাই দাঁড়াইলাম, আমার দুই পায়ের বৃদ্ধাঙ্গুলির মধ্যে যে পরিমাণ ফাঁক থাকবে দুই পায়ের গুড়ালির মধ্যেও সেই পরিমাণ ফাঁক থাকবে, তখন আমার আঙ্গুলগুলি কেবলামুখী হবে। নমাজে দাঁড়ালে পরে যদি দেখা যায় দুই পায়ের বৃদ্ধাঙ্গুলির মধ্যে ফাঁক বেশি, দুই পায়ের গুড়ালির মধ্যে ফাঁক কম, তাহলে আমার আঙ্গুলগুলি কেবলামুখী হবে না কোনাগুনি হবে? আমার কথা বুঝে থাকলে বলুন সুন্নত মতে দাঁড়াইলাম নমাজে না মন গড়া দাঁড়াইলাম, ওজনদার নামাজ পড়তেছি না হালকা নামাজ পড়তেছি? যে কি হইল, ওয়াস ওয়াস খালি করলে আর ওয়াস খালি শুনলে কি হবে? আমার তো পরকাল পরকালের মুক্তি মত পাওয়ার মতো পথ ধরতে হবে। তো আমি যদি চাই হাসরের মাঠে আমার নেক আমলটা ওজনদার হোক, তাহলে তো আমলটা সুন্নত মতে করতে হবে। সারা জীবনই যদি মন গড়া নামাজ পড়ি, সারা জীবনই যদি মন গড়া মতে নামাজও দাঁড়াই, একদিনও যদি সুন্নত মতে দাঁড়াই না, আমার কথা বুঝে থাকলে বলুন আমি ওজনদার নামাজ পড়তেছি জীবনভর না হালকা নামাজ পড়তেছি? কি হইল, ওয়াজ কইরা কিলা বইল, ওয়াজ শূন্য কিলা বইল, ওয়াজের আয়োজন কইরা কিলা বইল? গেল দাঁড়ানির সুন্নত, আঙ্গুল সুজা কেবলার দিকে থাকতে হবে, আর এই আঙ্গুলগুলি সুজা কেবলার দিকে রাখা তখনই সহজ হয় যখন বেশির থেকে বেশি দুই ভাইয়ের মধ্যে আদাত ফাঁক রাখা হয়। আদাতের বেশি ফাঁক করতে যাবেন আঙ্গুল কেবলামুখী থাকবে না কোনাকুনি হয়েই যাবে। কথা বুঝতে পারেন? আদাতের বেশি ফাউ দুইটা ফাঁক করলে ফাউ কোনাকুনি না ঘুরে বেশি ফাঁক করা যায় না। কথা বুঝতে পারতেছেন? ফাঁক করা কঠিন হইয়া যায়। এই জন্য হানাফি মাজাবে বলা হয়েছে যে বেশির থেকে বেশি পুরুষেরা আদাত ফাঁক করবে, এর বেশি ফাঁক করবে না। এক বেশি ফাঁক করলে দাঁড়ানির সুন্নত আদায় হবে না, তোমার দাঁড়ানির সুন্নত চলে যাবে। হাত তোলার সুন্নত পুরুষের জন্য দুই হাতের আঙ্গুলগুলি সুজা উপরের দিকে থাকবে, দুই হাতের তালু সুজা কেবলার দিকে থাকবে, দুই হাতের বৃদ্ধাঙ্গুলির মাথা কানের লতির বরাবর উঁচু হবে। এইভাবে যদি আমি হাত তুলে থাকি তাহলে আমি সুন্নত মতো হাত তুললাম, এইভাবে যদি হাত না তুলি থাকি তাহলে হাত তোলা আমার সুন্নত মতো হইল না, আমার মন গড়া মতে হাত তোলা হইল। হাত বান্ধার সময় সহি হাদিসের দ্বারা নাভির নিচে হাত বান্ধা প্রমাণিত, সুন্নত প্রমাণিত। নাভির নিচে হাত বান্ধা ছাড়া আর কোথাও হাত বান্ধার যে হাদিসগুলি আছে সেইগুলি সহি হাদিস নয়। যদি কেউ নাভির নিচে ছাড়া আর কোথাও হাত বান্ধে তাকে বলবেন সহি হাদিসটা দেখাও, যে হাদিসে নাভির নিচে ছাড়া অন্যখানে বান্ধা বান্ধার কথা বলা হয়েছে। আমার কথা বুঝে থাকলে বলুন হাত বান্ধার বেলায় সহি হাদিসের দ্বারা কোনটা সুন্নত প্রমাণিত? নাভির নিচে। এই জন্য এটি হল হাত বান্ধার সুন্নত। দাঁড়ানির সুন্নত কইলাম, হাত তোলার সুন্নত কইলাম, হাত বান্ধার সুন্নত কইলাম, এইরকম দাঁড়ানির মধ্যে সাতটা সুন্নত আছে, রুকুর মধ্যে সাতটা সুন্নত আছে, সেজদার মধ্যে সাতটা সুন্নত আছে, বসার মধ্যে সাতটা সুন্নত আছে। বসার সাতটা সুন্নতের একটা সুন্নতের উদাহরণ দিচ্ছি, শুনুন। বসার মধ্যে পুরুষের জন্য সুন্নত হলো এই যে দুই পায়ের দুই পাতা, বাম পায়ের পাতা বিছাবে, বিছাইয়া পাতার উপর বসবে, ডান পায়ের পাতা খাড়া রাখবে। এইভাবে আমি যদি এই এইভাবে দুনু ভাইয়ের ফাতা রেখে বসি, মন গড়া মতে নমাজে বসলাম, সুন্নত মতে বসলাম না। আমি যদি দুই ভাই এইভাবে দিয়া বসি, মন গড়া মতে নমাজে বসলাম, নবীর সুন্নত মতে বসলাম না। আমি যদি দুই ভাই এইভাবে দিয়া বসি, মন গড়া মতে নমাজে বসলাম, সুন্নত মতে বসলাম না। এবার বুঝে থাকলে বলুন, আটটা সুন্নত জীবনভর আটটা সুন্নত পালন করিয়া যেই ব্যক্তি দুই রাকাত নামাজ পড়ল, আর সবগুলি সুন্নত লঙ্ঘন করিয়া আমি জীবনে যত নামাজ পড়লাম, কার নমাজের ওজন কত? আমি কি বিষয়টা আপনাদেরকে বোঝাইতে পারলাম? কার নমাজের ওজন কত? কাজেই পরিষ্কার হয়ে গেল যে আমল নামা ওজনদার হওয়ার জন্য, মুমিনের নেক আমল ওজনদার হওয়ার জন্য দুইটা কোয়ালিটি থাকতেই হবে। একটা কোয়ালিটির নাম সহিনিয়ত, আর একটা কোয়ালিটির নাম নবীর সুন্নত। দুইটা কথা কি মনে রাখতে পারবেন? মুমিনের নেক আমল ওজনদার হওয়ার জন্য দুই কোয়ালিটি আমলে থাকতেই হবে, একটা সহিনিয়ত আর একটা নবীর সুন্নত। আমার দাঁড়ানো যেন নমাজের দাঁড়ানো যেন নবীর সুন্নত মতে হয়, আমার নমাজের রুকু যেন নবীর সুন্নত মতে হয়, আমার নমাজের সেজদা যেন নবীর সুন্নত মতে হয়, আমার নমাজের বসা যেন নবীর সুন্নত মতে হয়। আমার দুই রাকাত নমাজের ওজন এত ভারী হবে, সুন্নত লঙ্ঘন করে যারা নামাজ পড়ে তারা সারা জীবনের নমাজের ওজন এত ভারী হবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ফা আম্মা মান সাকুলাত মাওয়াজিনুহু ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া। সেই হাশরের মাঠে আমল নামা ওজনের সময় যার নেকির পাল্লা ভারী হবে, সে জান্নাতি সাব্যস্ত হবে। এই সামান্য কথা আপনাদের সামনে তুলে ধরলাম শুধু আমল নামা ওজনের ব্যাপারে। আপনারা আমার কথাগুলি বুঝে থাকলে বলুন তো, এইগুলি কি নিজে নিজেই জানা যায় না এইগুলি জানার জন্য কোনো আলেমের দরকার হয়? নিজে নিজেই জানা যায় না কোনো আলেমের দরকার হয়? কোনো আলেমকে উস্তাদ বানাইয়া তার কাছ থেকে শিখতে হয়? পবিত্র কোরআনের একায়েতে আল্লাহ বলেন, লা তুহাররিক বিহি লিসানা কালি তাআজালা বিহি ইন্না আলাইনা জামআহু ওয়া কুরআনা ফাইযা করানাহু ফাত্তাবি কুরআনা সুম্মা ইন্না আলাইনা বায়ানা। অর্থাৎ হে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আল্লাহ নিজ দায়িত্বে আপনার কাছে কোরআন নাজিল করি, আমি আল্লাহ নিজ দায়িত্বে আপনাকে কোরআন স্মরণ রাখাইয়া দেব, আমি আল্লাহ নিজে আপনাকে কোরআন শিখাইয়া দেব। আল্লাহ নিজের দায়িত্বে রসুলের কাছে কোরআন নাজিলও করেছেন, নিজের দায়িত্বে রসুলকে কোরআন স্মরণ করাইয়া দিছেন, নিজের দায়িত্বে রসুলকে কোরআন শিক্ষা দিয়া দিছেন। তাহলে যে রসুলের কাছে কোরআন নাজিল হইল সেই রসুল নিজেও আল্লাহকে উস্তাদ বানাইয়া কোরআন শিখতে হইছে, কি বলেন? রসুল নিজে নিজে কোরআন শিখেছিলেন না আল্লাহকে উস্তাদ বানাইয়া? তো স্বয়ং রসুলে যদি কোরআন শিখতে হয় আল্লাহকে উস্তাদ বানাইয়া, তাহলে আমরা নিজে নিজে কেমনে কোরআন শিখে নিতে পারি? বর্তমান সমাজে অনেক মুসলমানের মধ্যে আরেকটা প্রবণতা শুরু হয়েছে, কোনো আলেমকে উস্তাদ বানাইয়া কোরআন শিখবে না, কোরআন শিখবে টেলিভিশনের কাছে। সহি মুসলিম শরীফের ভূমিকা একটা কথা আছে, ইন্না হাজাল ইলমা দীনুন ফানজুরু আম্মান তাখুজুনা দীনাকুম। এই হাদি এই কথাটার মর্ম হলো যে কোনো যন্ত্র তোমাদেরকে দিন শিক্ষা দিতে পারে না, দিন শিক্ষা দিতে পারে একজন দিনদার মানুষ। মেশিনে দিন শিক্ষা দিতে পারে না দিনদার মানুষে দিন শিক্ষা দিতে পারে? বলেন, আপনার গুগল আপনাকে নমাজে দাঁড়ানি শিক্ষা দিবে? আপনার টেলিভিশন আপনাকে নমাজে সুন্নত তরিকার বসা শিক্ষা দিবে? কখনো নয়। যিনি নিজে সুন্নত মতে দাঁড়ায় ইনি আপনাকে সুন্নত মতে দাঁড়ানি শিক্ষা দিতে পারবে। যিনি নমাজে সুন্নত মতে রুকু করে তিনি আপনাকে সুন্নত মতে রুকু করা শিক্ষা দিতে পারবে। যিনি নিজে সুন্নত মতে সেজদা করে তিনি আপনাকে সুন্নত মতে সেজদা করা শিক্ষা দিতে পারবে। যিনি নমাজে সুন্নত মতে নিজে বসে ইনি আপনাকে সুন্নত মতে নমাজে বসা শিক্ষা দিতে পারবে। টেলিভিশন বলেন, গুগল বলেন, ইলেকট্রনিক্স মিডিয়া বলেন, এগুলি আমাকে সুন্নত মতে নমাজে দাঁড়ানো শিক্ষা দিতে পারবে না, সুন্নত মতো রুকু সিজদা করা শিক্ষা দিতে পারবে না, সুন্নত মতে বসা শিক্ষা দিতে পারবে না। বর্তমান সমাজের বহু মুসলমান এমন হয়ে গেছে, একজন দিনদার আলেমের কাছে দিন শিখতে যায় না, টেলিভিশনের কাছে দিন শিখতে যায়। এটা দিন শিক্ষা না ভাই, এটা মন দিনকে দিনকে বিকৃত করার একটা অপকৌশল শুরু হয়েছে। এই জন্য আমাদের সতর্ক হওয়া দরকার, আমরা কোনো দিনদার আলেমের কাছে এই দিনই মশলাগুলি শেখা দরকার। আলেম যদি থাকে তাহলে আমি দিনের মশলা আলিমের কাছে শিখতে পারবো, আলিম না থাকলে কি এই সুযোগ থাকবে? আলেম না থাকলে এই সুযোগ থাকবে না। আর আলেম তৈয়ার হয় একমাত্র মাদ্রাসায়, একমাত্র আলেম তৈরি হয়, দিনদার আলেম তৈরি হয় একমাত্র মাদ্রাসায়। আমি কয়েক বছর যাবত আপনাদের এই দেশে আসা যাওয়া করতেছি, দেখতেছি যে আলেম তৈয়ার হওয়ার মতো, যোগ্য আলেম তৈয়ার হওয়ার মতো যথেষ্ট পরিমাণ মাদ্রাসা এই দেশে নাই। দিনই আলেম যোগ্য আলেম তৈয়ার হওয়ার মতো যথেষ্ট পরিমাণ মাদ্রাসা এই দেশে না থাকার ফলাফলটা কী হইতেছে আমি দেখতেছি। এই জন্য আমি আমার তিক্ত অভিজ্ঞতা থেকে আপনাদেরকে বলতেছি যে যোগ্য আলেম না থাকার কারণে আপনাদের মতো যে সমস্ত মুমিন মুসলমান সরল মানে ইমান ইসলাম বহাল রেখে চলতে চান, জীবন পরিচালনা করতে চান, আপনার মনে চাই দিন শিখবার জন্য, কিন্তু দিন শিক্ষা দেওয়ার মতো আলেম পান না, বাধ্য হইয়া তখন আপনারা টেলিভিশনের কাছে দিন শিখতে যান। টেলিভিশনের দ্বারা দিন শিক্ষা হবে না, টেলিভিশন আপনাকে নবীর সুন্নত মতো এবাদত বন্দেগি করার শিক্ষা দেবে না। এই জন্য এক নম্বর প্রস্তাব আমি আপনাদেরকে করতে চাই, আপনারা মেহরবানি করে যারা যে সিটিতে থাকেন তারা সেই সিটির আলেমগণকে নিয়া এমন মাদ্রাসা প্রতিষ্ঠা করুন যে মাদ্রাসা আপনাদের ছেলেদেরকে আলেম বানাইয়া দিবে, আর আপনাদের সন্তানেরা আলেম হইয়া আপনাদেরকে দিন শিক্ষা দিবে, আপনাদের নাজাতের একটা সহজ পথ। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাদের আমাদের সবাইকে দিন শিখার এবং দিন শিখার ব্যবস্থায় অংশগ্রহণ করার তৌফিক দান করুন। সবাই বলুন আমিন। সুবহান রব্বিকা রব্বিল ইজ্জতি আম্মা ইয়াসিফুনা ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রব্বিল আলামিন।